السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. بسم اللہ الرحمن الرحیم. الحمدللہ والصلاۃ والسلام علی رسول اللہ وعلی آلہ وصحبہ ومن والہ. اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم. ام لم ینبأ بما فی صحف موسیٰ و ابراہیم الذی وفی اللہ تزر وازرۃ وزر اخرى وان لیس للانسان الا ما سعى وان سعیہ سوف یرى ثم یجزاہ الجزاء الاوفی. সম্মানিত ভাতৃমন্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একজনের বোঝা আর একজনের উপরে চাপান না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর দিন নিয়ে প্রেরণ করেছিলেন। আমাদের তফসির হবে সূরা নাজমের আয়াত নম্বর ৩৭ থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াত নম্বর ৩৬ এরশাদ করছেন, আমলাম ইয়ানাব্বা বিমা ফি সুহফে মূসা, নাকি এই লোকদেরকে, যেই লোকদের কথা এর আগে আল্লাহ পাক উল্লেখ করেছেন আগের আয়াতগুলিতে, যে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, দিনের কথা শুনলে মুখ ফিরিয়ে নেই, আর অল্প দিয়ে মনে করে যথেষ্ট, আর বেশি দিলে অভাবী হয়ে যাব, আর এইরকম ধারণা এই জন্যই যে তাহলে কি সে অদৃশ্য জানে, তার ভবিষ্যৎ সম্পর্কে জানে, যে দান খায়রাত করলে অভাবী হয়ে যাবে না, দান খায়রাত করলে কোনো মানুষ অভাবী হয় না, আল্লাহ সন্তুষ্টির কাজে খরচ করলে, বাপ মাকে দিলে, বিশেষ করে নাবালক ভাই বোনদেরকে মানুষ করলে, আর যারা বড় হয়েছে তারাও যদি অভাবী থাকে, তাদের প্রয়োজন থাকে, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করার জন্য দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আম্বিয়া রাসূলগণের আদর্শ। তো নেকির কাজে এইরকমই দিনের খেদমতে, দিনের খেদমত অনেক সময় ফরজ, দিনের খেদমতের জন্য অর্থ ব্যয় করা অনেক সময় ফরজ দাওয়ার কাজে, তো এইসব ক্ষেত্রে ব্যয় করে কেউ যেন এই আশঙ্কা না করে যে বেশি ব্যয় করলে অভাব হয়ে যাবে, কমে যাবে, না কমে না। নবী করিম বলছেন, মা নাকাসাত সাদাকাতু মিন মাল, সাদকা করলে কোনো ধন সম্পদ কমে যায় না, নিশ্চয়তা দান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাদকা করলে কারো ধন সম্পদ কমে যায় না। বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করেন, যেটা আভ্যন্তরীণ বরকত, হয়তো এই দান খেরাতের মাধ্যমে অনেক ব্যাধি থেকে সে বেঁচে আছে, তার পরিবারের সদস্যরা বেঁচে আছে, শরীর আঘাতি থেকে, তার ধন সম্পদ নষ্ট হওয়া থেকে আল্লাহ পাক তার হেফাজত করছেন এবং তাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক হয়তো তার এই দান খেরাত এবং সাহায্য সহযোগিতা আর আত্মীয়তার সম্পর্ককে সুন্দর করার জন্য আল্লাহ পাকের এই সব বরকত নিয়ে এসেছে, যেমন সহিহ হাদিস দ্বারা এর ফজিলত রয়েছে প্রমাণিত। আল্লাহ পাক বলছেন যে আমলাম ইয়ানাব্বা বিমা ফি সুহফে মূসা, তাদেরকে কি জানিয়ে দেওয়া হয়নি মূসা আলাইহিস সালামের উপর যে গ্রন্থ নাজিল হয়েছিল তাওরাত, তাতে যা রয়েছে, সহফ সহিফাতুন বহুবচন, সহিফা পুস্তক বা পুস্তিকাকে বলা হয়, আর সহফ একাধিক পুস্তিকা, ছোট ছোট কিতাবকে পুস্তিকা বলা হয়, আর তাওরাত যেহেতু বড় কিতাব একটি আল্লাহ পাকের, সেজন্য তাকে সহফ বলা হয়েছে। এই সম্পর্কে কি জানানো হয়নি, তাতেও তো এই ভালো কথাগুলি রয়েছে, এগুলি প্রাচীন আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সম্পর্কে জানানো হয়নি, সহফে ইব্রাহিম আল্লাহ সূরা আলাতে উল্লেখ করেছেন, এর দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর পুস্তক নাযিল হয়েছে, যার নাম আমরা জানি না, আল্লাহ জানেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল তা পুরোপুরি পালন করেছিলেন, আল্লাহি ওয়াফা, যিনি তার উপর দায়িত্ব যে অর্পণ করা হয়েছিল আল্লাহর তরফ থেকে তা পূরণ করেছিলেন, আল্লাহর ওয়াদা পূরণ করেছেন, আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন পূরণ করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য কোরআনে কারিমে অনেক প্রশংসা করেছেন, ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, তার আগের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ওয়াদা পূরণ করেছেন, আল্লাহ পাকের যিনি পূর্ণ দায়িত্ব পালন করেছেন, আর ইব্রাহিমের সহিফাতে আর মূসা আলাইহিস সালামের সহিফাতে আর কোরআনে কারিমে রয়েছে এই বিষয়টি, আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে কোন ব্যক্তি অন্যের বোঝা উঠাবে না, আল্লাহ তাযিরু ওয়াজিরা নাফসুন ওয়াজিরা, ওয়াজিরা মানে যে বোঝা বহন করে, তো কোন বোঝা বহনকারী অন্যের বোঝা উঠাবেন না, আপনি আপনার বোঝা উঠাবেন, আমি আমার বোঝা উঠাবো। এই আয়াতের অর্থ অত্যন্ত ব্যাপক, পাপের বোঝা, অন্যের বোঝা, শিকুফুরি বোঝা, যে কোন এই রকমের পাপের বোঝা রয়েছে, পাপের বোঝা, আপনার পাপের বোঝা আপনাকে উঠাইতে হবে, আপনার পাপের বোঝা অন্য কে উঠাবে না, আপনার বাপও উঠাবে না, মা উঠাবে না, আপনার ছেলে মেয়ে উঠাবে না। হ্যাঁ, বাপ মা যদি দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকে, বাপ মা আল্লাহ সম্পর্কে জ্ঞানই দিল না বাল্য অবস্থায়, পরকাল সম্পর্কে কোনো জ্ঞানই দিল না, তৌহিদ শিরকের শিক্ষাই দিল না, পেট পূজারি ছিল দুনিয়ায় শুধু শিখিয়েছে, তাহলে অবশ্যই জবাব দিতে হবে, ছেলের কারণে নয়, ছেলের পাপের কারণে নয়, ছেলেকে যে লালন পালন করার ক্ষেত্রে তার ফরজ দায়িত্ব ছিল যে তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেবে, আল্লাহর দিন তাকে জানিয়ে দেবে, আল্লাহ পাকের রাসূলের সাথে তার পরিচয় করিয়ে দিবে, তা করায়নি। তাহলে ফরজ দায়িত্ব যেহেতু পালন করেনি বাপ মা, সেই জন্য তাদের উপর শাস্তি হবে নিজের পাপের কারণে, কিন্তু ছেলের বোঝা উঠাবে না। ছেলের বোঝা ওই ভাগটা উঠাবে, গোমরা যেহেতু হয়েছে না শিক্ষা দেওয়ার কারণে, সেজন্য একটা ভাগ করে যারা পাপের রাস্তায় কাউকে ঠেলে দেয় একটা ভাগ করে পাপ যেতে থাকবে, আর যারা নেকির রাস্তায় কাউকে নিয়ে যায় তো একটা ভাগ করে নেকি পেতে থাকবে। এই অর্থেও বাপ মা ছেলে মেয়েদের গুনাহ উঠাইতে পারে। কিন্তু যদি বাল্য জীবনে সত্যিকার মুসলিম মুমিন আল্লাহ ভীরু বানাবার চেষ্টা করেছে, আল্লাহ দিন সম্পর্কে শিক্ষা দিয়েছে, আর তারপরে সাবালক হওয়ার পরে বাপের কথা মান্য করলো, মায়ের কথা মান্য করলো, তখন আল্লাহ তাজরু ওয়াজরাতু ইজরা ওখরা, কেউ কারো বোঝা উঠাবে না। বোঝা যেমন উঠাবে না এই গুনাহের ক্ষেত্রে, ঠিক তেমনি অপরাধের ক্ষেত্রে, দুনিয়ায় কোন দণ্ডবিধানের ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে বোঝা উঠাবে না। চুরি করলো আপনার ভাই আর আপনাকে ধরে নিয়ে চলে গেল, এটা ইসলাম নয়। অন্যায় কাজ করলো ছেলে আর বাপকে আসামি করে বসল, গোটা বংশকে আসামি করে দিল, এটা কোন মুসলিম করতে পারে না, আল্লাহ হারাম করেছেন। আল্লাহ তাজরু ওয়াজরাতু ইজরা ওখরা, কোন ব্যক্তি কারো বোঝা উঠাবে না। ছেলে করলো, আমি তো করিনি, তার মা তো করেনি, তার ভাই তো করেনি, বাপে করেছে, ছেলে কি করেছে, ছেলে তো করেনি, গোটা বংশকে শাস্তি দিয়ে ফেললেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যারা এই কাজ করবে, যারা এই রকমের কেসে, যারা নির্দোষী মানুষ কিন্তু দোষীর আত্মীয়তার কারণে শুধু জড়িয়ে দিল অথবা তাদেরকে শাস্তি দিল, জুলম অত্যাচার করলো, তাদেরকে জবাবদিহি করতে হবে। আরো এই কথা রয়েছে, এগুলি কথা আল্লাহ পাকের আগের কিতাবাদিতে রয়েছে। কি রয়েছে? যে ওয়ান লাইসালিল ইনসানে ইল্লা মাসা, মানুষের জন্য আর কিছুই নেই, একমাত্র তাই মানুষ পাবে মাসা, যার জন্য সে প্রচেষ্টা চালাবে, মানুষ তার চেষ্টা সাধনেরই ফল পাবে। তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, ভালো চেষ্টা যদি করেন আপনি তাহলে ভালো ফল পাবেন, আর আপনি কর্মহীন হয়ে বসে থাকবেন দুনিয়ার ক্ষেত্রে, আপনি কাজকর্ম করবেন না, না ব্যবসা, না চাকরি, না রিজিকের সম্মান, আর বলবেন ভালো খেতে কখনো দেবেন দুনিয়ার ক্ষেত্রে। এই আয়াতের অর্থ সামিল হতে পারে যে মানুষ যেমন মেহনত করবে তেমন ফল পাবে, আর দুনিয়ার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রেও মানুষ যে যতটা চেষ্টা করবে তার চেষ্টা হিসাবেই তার ফল শীঘ্রই পাবে, চেষ্টা যেমন হবে তেমন। আপনার মেহনত যদি সঠিক পথে হয়, ইমানের সাথে, তাওহীদের সাথে, আর রাসূলের তরিকায় সুন্নত মোতাবেক, বিদাতি তরিকায় নয়, শিরকি মেহনত হলো না, বিদাতি রাসূলের তরিকা ছাড়া অন্য কোন তরিকার মেহনত হলো না, কঠোর মেহনত করে জিকির আজকার করছেন, কিন্তু হু হার জিকির, আল্লাহ আল্লাহ জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কোনো কাজে আসবে? যেমন বিদাতি মেহনত করেছেন, সুতরাং বিদাতের ফল হচ্ছে গুমরাহি, গুমরাহি পরিণাম জাহান্নাম। আর যদি সুন্নতি মেহনত করে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইত্যাদি ইত্যাদি, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এক দুটি আমি উদাহরণ দিলাম যে আপনার মেহনত যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে। এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে মেহনতের ক্ষেত্রে আপনার মেহনতই আপনার কাজে আসবে, আপনি এর উপরে আপনি ভরসা করবেন, আপনি অপরে ভরসা করবেন না যে আমি মারা গেলে আমার ধন দৌলত তো আছে আর ছেলে মেয়েরা আছে, ওরা আমার জন্য দোয়া করবে আর ওরা আমার জন্য দান খায়রাত করবে, হজ উমরা করবে, আমি যদি হজটা নাও করতে পারি, ফরজ তো হয়ে গেছে, এত আমার ছেলেরা বদল হজ করবে, কখনো কেউ ছেড়ে দেবেন না, নাও করতে পারে। তারপরে যেই ক্ষেত্রে প্রমাণ আছে যে নেকি পৌঁছানো যেতে পারে সেইভাবে শুধু নেকি পৌঁছিবে, যেমন হজ উমরা দিয়ে নেকি পৌঁছানো যেতে পারে, দান খায়রাত দিয়ে নেকি পৌঁছা, আর্থিক সাদকা দান খায়রাত দিয়ে নেকি পৌঁছানো যেতে পারে, আর নেকি দোয়া দিয়ে, আওয়ালাদিন সালিম ইয়াদুল্লাহ, সৎ সন্তান যদি দোয়া করে, সৎ সন্তান হবে তাহলে তো দোয়া করবে, হবে না যে সন্তান জন্মে যাবেন তো আপনি কি দোয়া করবে, আর ওর দোয়া তো হবে বাকি, তখন ভাড়া করতে চাইবে, আর ভাড়া করার লোক দিয়ে কি সেই কাজ হয় যেটা নিজের দ্বারা হয়, মজুরি দিয়ে ওই কাজ হয় না যেটা জমির মালিক নিজে যেটা করতে পারে, কখনো ভাড়াটের লোক দিয়ে কিছু হবে না। তো দোয়া, নেক সন্তানের কথা বলা হয়েছে দোয়া করলে, এছাড়া কোরআন খানি করে কোরআনের নেকিটা বক্সে দিলাম, ইসালে সওয়াব করা যেটাকে বলা হচ্ছে, সওয়াব রেসানি করলাম, কুল খানি করলাম, ফাতেহা খানি করলাম, এই সব নবী সাল্লাম করেননি, কবরের কাছে গিয়ে 11 বার দরুদ পড়লাম, নবী সাল্লাম করেননি, এগুলি যখন করেননি তাহলে এগুলি হচ্ছে বিদাতি তরিকা। আর এগুলি ওই মৃত লোক ওরও কাজ না, অন্যরা করেও হবে না, আর ও যদি করে যায় তবুও কবুল হবে না, কারণ বিদাত। তার আসল আপনার যে মেহনত, আপনি যতটা মেহনত করে গেছেন, আপনি সম্বল নিয়ে গেছেন, সেটা আপনার কাজে আসবে। তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই সৌফায়রা দেখানো হবে। আল্লাহ ফকরাবুল আলমিন, মানুষ যখন কবরে যাবে তখনই দেখা হবে যে হ্যাঁ তোমার রেজাল্ট ভালো, বুঝতে পারবে। আর যারা ভালো মানুষ তাদেরকে তা পূর্ণ মাত্রায় উত্তম বদলা দেওয়া হবে, আর যারা মন্দ তাদের শাস্তি দেওয়া হবে। ও আন্নাহু আদহাকা ওয়া আবকা, আর আল্লাহই সেই সত্তা যিনি হাসিয়ে থাকেন আর কাঁদিয়ে থাকেন। ও আন্নাহু ওয়া আমাতা ওয়া আহিয়া, আর আল্লাহই সেই সত্তা যিনি মারেন আর যিনি বাঁচান। কোনো শক্তি মারতে পারে না, এক সেকেন্ড আগেও মারতে পারে না, আর কোনো শক্তি আপনাকে বাঁচিয়ে রাখতে পারে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, পুরুষ আর নারী। মিন্নুতফাতিন ইযা তুমনা, এই মানুষকে যে সৃষ্টি করেছে, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ যে সৃষ্টি করেছেন মিন্নুতফা শুক্রবিন্দু দিয়ে, ইযা তুমনা যখন তা নিক্ষিপ্ত হয়েছিল, আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করলেন যে এই শুক্রবিন্দু নিক্ষিপ্ত হলো মায়ের গর্ভে জরায়ুতে, আর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষও সৃষ্টি করলেন আর নারীও সৃষ্টি করলেন। এখানে অল্প সময় বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তফসিরের দিকে। সূরায়ে নাজমের আয়াত নম্বর 47 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আন্না আলাইহি নাশআতাল উখরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হাসিয়ে থাকেন, কাঁদিয়ে থাকেন, মারেন, বাঁচান, আর যিনি সৃষ্টি করেছেন নারী পুরুষ শুক্রবিন্দু থেকে। যে আল্লাহ শুক্রবিন্দু থেকে মানুষকে সৃষ্টি করতে পারেন, আর কত দুর্বল আর কত তুচ্ছ পানি ছিল, সে আল্লাহ ফাকর রব্বুল আলামিন কি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নয়? তাই আল্লাহ বলছেন ওয়া আন্না আলাইহি নাশআতাল উখরা, আর তার ওপর দায়িত্ব রয়েছে, আল্লাহর ওপরই দায়িত্ব রয়েছে দ্বিতীয়বার সৃষ্টি করা। আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন যে আমি পুনরায় সৃষ্টি করব। ওয়া আন্নাহু আগনা ওয়া আকনা, আল্লাহ সেই সত্তা যিনি অভাব মুক্ত করেন, আগনা মানে অভাব মুক্ত করে দেন। হতে পারে অল্পই আছে আপনার কাছে ধন সম্পদ, আপনার প্রয়োজনের জিনিস, কিন্তু আপনি অভাব মুক্ত, অভাবী নন, এটাও আল্লাহ করেন। ওয়া আকনা, আকনা মানে হচ্ছে আল্লাহ ধনাঢ্য করেন কাউকে, আল্লাহ পাক অনেক ধনের মালিক করেন, যে খেয়ে দিয়ে আরো বাঁচাতে পারে, ব্যাংক ব্যালেন্স করতে পারে, বছরে ধান খেয়ে গম খেয়ে আবার জমা রাখতে পারে, বিক্রি করতে পারে, এইরকম আল্লাহ করেছেন। ও আন্নাহু রাব্বু শের, আল্লাহ সেই সত্তা যিনি শেরা নামক নক্ষত্রের রব মালিক। আল্লাহ পাক সব তারকারই মালিক, সবকিছুরই মালিক, আর সবকিছুর সৃষ্টিকর্তা। তো বিশেষ করে শেরা, বিশেষ একটি তারকা কেন উল্লেখ করলেন, এই জন্য যে এই শেরা নামক তারকাটির কিছু জাহিলিয়াতের আরব মুশরিক গোত্ররা পূজা করত, তাহলে সেই যুগে তারকা নক্ষত্রের পূজা ছিল। এই জন্য বৃষ্টি হলে আরো মুশরিকদের অনেকে বলতো মোতের নবী নয় কাজা কাজা, অমুক নক্ষত্র যে আকাশে দেখা গিয়েছে আর এই মৌসুম এসছে, সেই জন্য এই নক্ষত্র বৃষ্টি দিয়েছে। ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, আর আল্লাহ সেই সত্তা যিনি প্রাচীন আদ জাতিকে ধ্বংস করেছেন। আদের সাথে আর উলা গুণবাচক একটি শব্দ লাগিয়েছেন, এই জন্য যে কেউ কেউ বলেছেন যে পরে আরেকটি জাতি ছিল যাদের নাম আদ ছিল। প্রাচীন যুগের আদ জাতিকে আল্লাহ ফাকর রব্বুল আলামিন ধ্বংস করেছেন, যে আদ জাতির নবী হুদ আলাইহিস সালাম ছিলেন। ওয়া সামুদ ফামা আবকা, আর সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, ফামা আবকা, আর তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি, একজনকেও বাকি রাখেননি, সবকে ধ্বংস করেছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন। এদেরকে ধ্বংস করেছিলেন বিকট শব্দের আযাব দিয়ে আর ভূমিকম্পের আযাব দিয়ে। ওয়া কওম নূহ মিন কাবলু, আর এদের পূর্বে আদ জাতির পূর্বে আর সামুদ জাতির পূর্বে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক মহাবন্যা দিয়ে ধ্বংস করেছেন। ইন্নাহুম কানুহুম আযলামা ওয়া আতগা, কারণ এই সব লোকেরা কেন ধ্বংস করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? এই জন্য ধ্বংস করলেন যে এরা বড় জালেম ছিল আর বড়ই সীমালঙ্ঘনকারী ছিল। এমনিতে আল্লাহ পাক কোন জাতিকে ধ্বংস করেন না, তবে জালেম জাতির মাঝে যদি বসবাস করে আর একাকার হয়ে যান, তাদের সাথে ওই রকম মিশে যান যেমন ভালো মানুষদের সাথে আপনার সম্পর্ক, তেমনই এরকম জালেমদের সাথে সম্পর্ক, তাহলে আল্লাহ পাকের আযাব সবাইকে শামিল হবে। ইযা কাসরাল খাবাসু, যখন পাপাচার খুব বেশি বেড়ে যাবে, পাপ যখন অন্যায় মাথা চাড়া দেবে, অন্যায় শক্তিশালী, আর হক সত্য দুর্বল, ভালো কাজ দেখতে পাওয়া যায় না আর মন্দ কাজ খোলাখুলি হচ্ছে, প্রকাশ্য হচ্ছে, তখন আল্লাহ পাকের আযাব নিয়ে আসে যে কোনো জাতির উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে বলেছেন নূহ আলাইহিস সালামের জাতি আদ সমুদ্রের আগে এসেছে, নূহ আলাইহিস সালামের যুগের পরে আদ সমুদ্রের যুগ, আর এই আদ সমুদ এই দুই জাতি আরব দেশে এদের বাসস্থান ছিল। সমুদ্রের এলাকা ছিল তাবুক এলাকা, যাকে আল ওলা মাদায়েনে সালে বলা হয় আজকাল। আর এই আদ সম্প্রদায়ের এলাকা ছিল ইয়েমান, সৌদি আরব আর ওমানের বর্ডার এলাকায়, যেটাকে এমটি কোয়ার্টার বলা হয়। একেবারে জনশূন্য রয়েছে, শুধু মরুভূমি আর বসবাসযোগ্যরা এরই একটা অংশে এসব জাতি বসবাস করতো, যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ওয়াল মুতাফিকা তাহওয়া, আর উল্টে দেওয়া বস্তি, যেই বস্তিকে উল্টে দেওয়া হয়েছে আল্লাহর আযাবে, আহওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের আবাসভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিল। আহওয়া আল্লাহ পাক উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই সাদ্দমের এক লুত আলাইহিস সালাম এলাকাকে পুরো জমিনকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক উল্টে পাল্টে ধ্বংস করেছিলেন এই ফেরেশতাকে দিয়ে। সুতরাং তাদেরকে আচ্ছন্ন করেছিল যা আচ্ছন্ন করার, অর্থাৎ আল্লাহ পাকের আযাব তাদেরকে ঘিরেছিল, আর উপর থেকে বৃষ্টি বর্ষণ হয়েছিল আল্লাহ পাকের আযাবের পাথরের। আলাই রব্বিকা তাতামারা, সুতরাং হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালকের কোন নিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ করবে বা তোমরা মতবিরোধ করবে? তাতামারা মানে মতবিরোধ করা হয়, ঝগড়া বিবাদ করা হয়, মেরাউন থেকে যদি হয় মেরাউন মানে ঝগড়া, আর মিলিয়াতুন মানে হচ্ছে সন্দেহ সংশয়। তো আল্লাহ পাকের কোন নিয়ামতে সন্দেহ করবে? আল্লাহ পাকের নিয়ামত, সৎ কর্মশীলদেরকে সম্মানিত করে আল্লাহ পাকের নিয়ামত, আম্বিয়া রাসূলগণকে সম্মানিত করেছেন, আর অসৎ লোকদেরকে আল্লাহ পাক আযাব দিয়েছেন, এটাও নিয়ামত, কারণ পরবর্তীকালে যত মানুষরা আসবে তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয় হয়েছে, তারা এরকম হবে না, কারণ জ্ঞানী মানুষ অন্যকে দেখে শিক্ষা নেই। আল আকিল মান ওয়া যাবে গায়রিহি, আরবিতে একটা প্রবাদ রয়েছে যে জ্ঞানী অন্যকে দেখে সংশোধন করে নেয়। চোরকে দেখছেন যে থানা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর খুব পিটুনি দিচ্ছে, ওকে দেখেই জীবনে শিক্ষা নিলে জীবনে চুরি করবো না, অন্যকে দেখেই শিখবো না, না মার খেয়ে শিখবো যে একবার চুরি করবো তারপরে মার খেয়ে শিখবো না, এরকম না। হাজা নজির মিনা নজরুল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজা নজির এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজির একজন সতর্ককারী, মিনা নজরুল উলা অন্য অন্য প্রাচীন যুগের নবীদের মতো একজন নবী, আগেও সতর্ককারীরা ছিলেন সেসব সতর্ককারীদের মতোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন সতর্ককারী। আজেফাতুল আজেফা, আজেফা মানে হচ্ছে নিকটবর্তী হয়ে যাওয়া, আজেফা একটি কিয়ামতের নাম, কিয়ামতের অনেক নাম কোরআনে কারিমে রয়েছে, একটি হচ্ছে আজেফা নাম, আল্লাহ পাক বলছেন আজেফাতুল আজেফা নিকটবর্তী হয়েছে আজেফা আগমনকারী মুহূর্ত, আগমনকারী মুহূর্ত মানে কিয়ামত, কিয়ামত নিকটবর্তী, অর্থাৎ শেষ নবী চলে এসেছেন, এরপর আর কোন নবী আসবে না, ওর আগের যুগের তুলনায় অনেক যুগ কেটে গেছে পৃথিবীর ওপর, মানব সৃষ্টির ওপর অনেক নবী রসুল এসেছে, তারা কিয়ামত কাছে চলে এসেছে, যদি 1400 বছর হয়ে গেল কিন্তু কিয়ামত কাছে চলে এসেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আর কিয়ামতের ভয়াবহ অবস্থা কি আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না, কাশিফা মানে এই ভয়াবহ অবস্থাকে কেউ দূর করতে পারে না, তখনকার বিপদকে সংকটকে কেউ দূর করতে পারে না। আর কাশিফার আরেকটি অর্থ হয় উদ্ঘাটন করা, এই কিয়ামত কখন হবে, কোন দিনে হবে, কত সালে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ উদ্ঘাটন করতে পারে না, কেউ সে সম্পর্কে জ্ঞান রাখে না। এল মহাইন্দা রব্বি, আল্লাহ বলেছেন যে হে নবী তুমি বলে দাও যে এর এলম আমার রবের কাছে রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি নবীও জানি না যে কোন সালে আর কত তারিখে কিয়ামত হবে। আফামিন হাজাল হাদিসে তাজাবুন, তাহলে কি তোমরা এই বাণী শুনে বিস্মিত হচ্ছ, আশ্চর্য হচ্ছ, মানতে চাও না, এ কেমন কথা, মোহাম্মদ আবার কোরআন শুনে এটা কেমন কথা, এরকম করছো আচরণ, অত ঝাঁকুন ওলা তাবকুন, আর হাসাহাসি করছো ওলা তাবকুন আর কাঁদছো না, আল্লাহ পাকের বাণী কোরআনে কেরিম শুনে যদি কান্না না আসে, কোরআনে কেরিম শুনছেন আপনার গাড়িতে তেলাওয়াত চলছে অথবা বাড়িতে তেলাওয়াত চলছে অথবা নিজেই তেলাওয়াত করছেন, হাসাহাসি করছেন আর কোরআন তেলাওয়াত করছেন, গল্প গুজব করছেন আর কোরআন তেলাওয়াত করছেন, তাহলে এই চরিত্র খারাপ চরিত্র, কাফের মুশরিকরা কোরআনের কথা শুনলে হাসতো, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন। তো এইরকম যেন লক্ষণ আমাদের মধ্যে না থাকে, এই জন্য কোরআন যখন তেলাওয়াত হবে তখন মনোযোগ সহকারে শুনেন, নীরব থেকে শুনেন, গল্প করছি আর ওদিকে তাল দিচ্ছি, শুনছি আর গল্পের দিকে তাল, এটা চলবে না। ফাস্তামিউ, আল্লাহ বলছেন মনোযোগ সহকারে শোনো আর নীরব থেকে শোনো, লা আল্লাকুম তুরহামুন, তাহলে কোরআন শুনলে, এবারে যদি কোরআন শোনা যায় তো আল্লাহ পাকের রহমত নাজিল, আল্লাহর দয়া নেমে আসবে। জীবনে। ওয়ালা তাবকুন, তোমরা কান্না করো না, কোরআন তেলাওয়াত করছে না, কান্না আসে না। কোরআনের অর্থ না বুঝলে কি করে কান্না আসবে? আর ওরা রমজান মাসে তারাবিতে যদি মক্কাতুল মুকাররমা বা মদিনায় কখনো নামাজ পড়েন, দেখবেন যে কত লোক যে মসজিদে আরামে বা মসজিদে নববীতে কান্না করছে এই তারাবির তেলাওয়াত শুনে। নামাজ দেশে কখনো কান্না নেই, কারণ বুঝে না। নারিকেল উপর থেকে কামড় দিয়ে কি বুঝবে? নারিকেল পানি ঢালতে না স্বাদ পাবে, তাই না? ওয়ান্তুম সামেদুন, আর তোমরা খেলতামাশাই মত্ত হয়ে রয়েছো। সামেদুন মানে লাখুন, তোমরা খেলতামাশাই মত্ত হয়ে রয়েছো, না খেলতামাশাই মগ্ন হয়ে থাকিও না। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমাদেরকে বলছি তোমরা সকলে আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো। সেজদা ইবাদত, সুতার সেজদাকে ভাগ করা যাবে না। তাজমের সেজদা পীর, জীবিত পীর, মৃত পীর কে করা যায়, ওলি কে করা যায়, আর ইবাদতের সেজদা আল্লাহর জন্য, এসব শিরকি কথা। ওয়াবুদু, এবং সমস্ত ইবাদত বন্দেগি আল্লাহর জন্য করো, যেমন সেজদা আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, সিয়াম রোজা আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, লোক দেখানো যেন না হয়, আর আল্লাহ ছাড়া কাউকে কিছু ভার যেন না দিয়ে দাও। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এখানে সেজদা সুন্নাত রয়েছে, যে তেলাওয়াত করবে তার জন্য মুস্তাহাব, আর যারা শুনবে মনোযোগ সহকারে তাদের জন্য সুন্নাত, ফরজ নাই, ওয়াজিব নাই। সুতরাং এই সেজদা কখনো কখনো সাহাবীরা যেমন উমর রাদিয়াল্লাহু আনহু করেননি, আর সাহাবীদেরকে বলছেন যাতে করে তোমরা জেনে নাও যে এটা ফরজ ওয়াজিব নাই, কারণ সবসময় করলে এটাকে ফরজ ওয়াজিব মনে করে নিবে, আর মনে করবে যে হয়তো গুনাহ করে দিলাম নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সূরা নাজিল তেলাওয়াত করে শোনান, যে মজলিসে শোনাচ্ছেন মক্কায় নাজিল হওয়ার পরে, সেখানে মুমিন মুসলিমরাও ছিল আর কাফেররাও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সূরা শেষে সিজদায় পড়লেন, সাহাবীরা সিজদা করে, এমনকি কাফেররাও সব সিজদায় পড়ে গিয়েছিল। তারা যেহেতু অর্থ বুঝতে, তাদের এত ভালো লেগেছে যে তাদের আর হোশ দিশা থাকেনি, অনিচ্ছাকৃত সিজদায় তারা পড়ে গেছে। একজন উমাইয়া ইবনে খালাফ নামক এক বেয়াদব ছিল, সে বলছে না আমি কপাল মাটিতে রাখতে পারবো না, মাটিতে কপাল রাখতে পারবো না, আমি এত সুন্দর জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মাথা, কপাল এটা রাখা যাবে না। এক মুষ্টি মাটিটা উঠিয়ে কপালে ঠেকিয়েছিল, বলছে এটা আমার সেজদা, আল্লাহ পাক ওই জন্য ওকে হেদায়ত করেনি। ওই যে লোকেরা সেজদা করেছে অনেকে হেদায়ত হয়েছে, ইমানের ইসলামের তৌফিক পেয়েছে, কিন্তু ওকে হেদায়ত করেনি। তাহলে আপনার অন্তরে যদি অহংকার থাকে, আল্লাহ কখনো হেদায়ত করবেন না। আজকাল কিছু শিক্ষা দীক্ষা বেশি হয়ে গেলে মুসলিম সমাজে, বড় কিছু বৈজ্ঞানিক হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, স্পেশালিস্ট হয়ে গেছে, কনসালটেন্ট হয়ে গেছে, বড় কিছু একটা হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে একেবারে, আর তখন মনে করে নামাজ পড়া এটা ছোট কাজ, নামাজ পড়া কাজ এটা হুজুরদের কাজ, এটা হয়তো মৌলি সাহেবদের কাজ, এটা আমার কাজ, মন্ত্রী মিনিস্টার একজন মুসলিম, আরে নামাজ, নামাজ পড়ে এটা মোল্লার দল মসজিদ ওদের কাজ, আর আমার মতো এই লোক, হ্যাঁ আমি এত পাওয়ারে রয়েছি, আর আমি কপাল রাখবো, এতে কপাল রাখবো জমি নেই। এগুলি কুফরি আর কাফেরদের চরিত্র, এবং আমার এগুলো খারাপের চরিত্র। আল্লাহ পাক যেন হৃদয় দান করেন, এবং আমাদের অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে, অহমিকাকে যেন দূর করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।